পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ, যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে, সে মনে করে যে তার অর্থ চিরকাল তার সাথে থাকবে। কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে। আপনি কি জানেন পিষ্টকারী কি? এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি যা হৃদয় পর্যন্ত পৌঁছবে। এতে তাদেরকে বেঁধে দেওয়া হবে লম্বা লম্বা খুঁটিতে।